হে যুবক, হে তরুণ, তোমার বুক খালি কেন? তোমার মুখে নাস্তিক্যবাদের দুর্গন্ধ কেন? তোমার ওই মুখে তাওহীদের কালেমা পড়ে বুকে শাহাদাতের তামান্না নিয়ে এগিয়ে এসো তাগুতের বিরুদ্ধে। তোমার কওম যে আজ বড় আশা নিয়ে চেয়ে আছে তোমারই পানে। এসো হে যুবক তরুণ, এসো হে যুবক তরুণ, তাওহীদি যুব কাফেলায়। এসো হে যুবক তরুণ, তাওহীদি যুব কাফেলায়। এসো হে যুবক তরুণ, তাওহীদি যুব কাফেলায়। এসো হে যুবক তরুণ, বুকে ঈমান নিয়ে মুখে কালেমা বলে, বুকে ঈমান নিয়ে মুখে কালেমা বলে, বীরের সাজে এসো হে শাহাদাতের তামান্নাই, বীরের সাজে এসো হে শাহাদাতের তামান্নাই। অনাস হয়ে থেকো না, সময় হয়েছে এখন, অনাস হয়ে থেকো না, সময় হয়েছে এখন। এসো হে যুবক তরুণ, তাওহীদি যুব কাফেলায়। এসো হে যুবক তরুণ, বাতিল আজকে দুনিয়ায় জোট বেঁধেছে তারা সবাই, বাতিল আজকে দুনিয়ায় জোট বেঁধেছে তারা সবাই, জিহাদি বেশে এসো গো বাতিল হটানোর তরে, জিহাদি বেশে এসো গো বাতিল হটানোর তরে। ঘুমিয়ে আর থেকো না, জাগিয়ে তোলো এ ভুবন, ঘুমিয়ে আর থেকো না, জাগিয়ে তোলো এ ভুবন। এসো হে যুবক তরুণ, তাওহীদি যুব কাফেলায়। এসো হে যুবক তরুণ, আহলে হাদিস যুব সংঘ ডাকছে তোমায় অহরহ, আহলে হাদিস যুব সংঘ ডাকছে তোমায় অহরহ, নবীন তরুণ এসো হে শপথ নিয়ে বুকেতে, নবীন তরুণ এসো হে শপথ নিয়ে বুকেতে, কোরআন হাদিসের আলোকে গড়ব মোদের জীবন, কোরআন হাদিসের আলোকে গড়ব মোদের জীবন। এসো হে যুবক তরুণ, তাওহীদি যুব কাফেলায়। এসো হে যুবক তরুণ, তাওহীদি যুব কাফেলায়। এসো হে যুবক তরুণ, বুকে ঈমান নিয়ে মুখে কালেমা বলে, বুকে ঈমান নিয়ে মুখে কালেমা বলে, বীরের সাজে এসো হে শাহাদাতের তামান্নাই, বীরের সাজে এসো হে শাহাদাতের তামান্নাই, শাহাদাতের তামান্নাই, শাহাদাতের তামান্নাই, শাহাদাতের তামান্না।